café. Jen, bella cheche, e al bas al mohe. Amar sapno, amar sathe, jen o sapne pire, ashe sapno. কে কোন স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিপিক কোনো স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলে পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটি শোনায় তার আহ্বান নেই তবু কত সুর ওঠে ভেজে তোমার ওই গানের মাঝে এই পথ গেছে মিশে আমার বেলা শেষে স্বপ্ন ফিরে আসে দূর দেশে জীবনকে কোনো আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে ভরা পড়েছে জীবন যে কত সুর কল্পনা, কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটি ক্ষণ শোনায়।